সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বুনতে, সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘে ধরতে, সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বুনতে, সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘে ধরতে, তার গুনগুন মনের গান বাতাসে ধরে কান পাত মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে চোখ মেলো যদি পারো বুঝতে, তার গুনগুন মনের গান বাতাসে ধরে কান পাত মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে চোখ মেলো যদি পারো বুঝতে। সে যে বসে আছে একা একা তার স্বপ্নের কারখানা চলেছে, আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনছে, সে যে বসে আছে একা একা তার স্বপ্নের কারখানা চলেছে, আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনছে, মনের গান বৃষ্টি নামায় টপ টপ ওটা পরে অনেকক্ষণ, সেই বৃষ্টি ভেজা পরে তার নিয়েছে ভেজা কাক হয়ে থাক আমার মন, সেই গুনগুন মনের গান বৃষ্টি নামায় টপ টপ ওটা পরে অনেকক্ষণ, সেই বৃষ্টি ভেজা পরে তার নিয়েছে ভেজা কাক হয়ে থাক আমার মন, বসে আছে সে যে বসে আছে, সে যে বসে আছে, সে যে বসে আছে।